দরদে মরেলো ছুটে নূরের পালকি চড়ে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। দরদে মরেলো ছুটে নূরের পালকি চড়ে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। ও তার গায়ে পিরান হাতে কোরআন কলমা নিয়ে মুখে, তার গায়ে পিরান হাতে কোরআন কলমা নিয়ে মুখে, মানব জাতির মুক্তি দাতা এলো সবার শেষে। ওই যার কোলে মা পড়ে পাথর, যার কোলে সাক্ষ্য দিল ভবে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। ওই ইব্রাহিমের প্রেম কাবা ঘর করিবে নুজালা, ওই ইব্রাহিমের প্রেম কাবা ঘর করিবে নুজালা, ইয়াসিনের তাজ পরেছে আমার কামলিওয়ালা। থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। ওই নদীর পানি দুভাগ করে আল্লাহ দেখায় পথ, ওই নদীর পানি দুভাগ করে আল্লাহ দেখায় পথ, মুসার লাঠি ফেরাউনকে করিল আঘাত, তাহার থেকে অধিক ভালো, তাহার থেকে থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। আকাশ বলে মেঘলা করে রাখব তাহার গায়, আকাশ বলে মেঘলা করে রাখব তাহার গায়, বাতাস বলে চুমে নেব প্রিয় নবীর পায়, বলছে কাবা পরম অশোক, বলছে কাবা, বলছে কাবা পরম অশোক, পাব নবীর ঘরে রে। থাকতেন যদি নবী ইউসুফ দেখ তেতনে ভবে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। ঈশার মাতা মরিয়মকে জানতেও দিল না, ঈশার মাতা মরিয়মকে জানতেও দিল না, কেমন করে পাঠায় আল্লাহ পেল মায়া মিনা। ওই আহাদ নূরে নূরুন আলা, আহাদ নূরে আহাদ নূরে নূরুন আলা, বিশ্ব নবী সবারে থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। ওই নবীর প্রেমী অমন সাথে মিলবে না কোয়ার, ওই নবীর প্রেমী অমন সাথে মিলবে না কোয়ার, ভালোবাসা উজাড় করে দিলেন যে তাহার। এমন প্রেমী সে সাহাবা, এমন প্রেমী, এমন প্রেমী সে সাহাবা, উমার আবু বকরে থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। আমি হলাম বড় নসিবওয়ালা উম্মত মুস্তাফার, আমি হলাম বড় নসিবওয়ালা উম্মত মুস্তাফার, তওবাকারীর দলে খোদা হিসাব নিও আমার। আব্দুল ওহাব নবীর গোলাম, আব্দুল ওহাব, আব্দুল ওহাব নবীর গোলাম, থাকবে চিরকালে রে থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। দরদি মরে লো ছুটে নূরের পালকি চড়ে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে, থাকতেন যদি নবী ইউসুফ দেখতেন তিনি ভবে রে। www.anibas.in